আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগিজার মালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগিজার মালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আলেম নবীর ওয়ারিস হাদিস কুরআনে তে আসে, আলেম ফাজিল আল্লাহ দুয়া গরে গাছে বাসে, আলেম নবীর ওয়ারিস হাদিস কুরআনে তে আসে, আলেম ফাজিল আল্লাহ দুয়া গরে গাছে বাসে, আলেম বনি হত বড় মর্ত বাগান ফালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগিজার মালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। তুই আলেম বনিলা আল্লাহর বড় মেহেরবানি, লাখো মানুষের ভূত তুন তুয়ারে লইল সালি, তুই আলেম বনিলা আল্লাহর বড় মেহেরবানি, লাখো মানুষের ভূত তুন তুয়ারে লইল সালি, সে হতাল্লা আল্লাহর জিকির তুন নইবা খালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগিজার মালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আলেমর ফজিলত আল্লাহ বাদে কে নো জানে, আলেমর শানত গবাদের নিজে কুরআনে, আলেমর ফজিলত আল্লাহ বাদে কে নো জানে, আলেমর শানত গবাদের নিজে কুরআনে, আল্লাহর হাসে আলেমর, আল্লাহর হাসে আলেমর মর্তবা নিরালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগিজার মালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আল্লাহ রে মানৈয়ার ভূতর এ দুনিয়ার বরে, সবসে বেশি আল্লাহ রে ডোরা দে আলে মোলে, আল্লাহ রে মানৈয়ার ভূতর এ দুনিয়ার বরে, সবসে বেশি আল্লাহ রে ডোরা দে আলে মোলে, নবী বাদে এ দুনিয়ায়, নবী বাদে এ দুনিয়ায় উলমা আরার ওয়ালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগিজার মালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। এলমের পরে পরে আমল জরুরি, আমল সারা এলমে দিন তুন গরে দূরি, এলমের পরে পরে আমল জরুরি, আমল সারা এলমে দিন তুন গরে দূরি, আলেম বা আমল হামিশা, আলেম বা আমল হামিশা তাকি বহুশালি, আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি। আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগিজার মা, আলি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি এলম শিখি দিন মোতাবেক সোলি বর তরিকা হর মুসলমান মাইয়া মরদ বেগুনর ফরিজা এলম শিখি দিন মোতাবেক সোলি বর তরিকা হর মুসলমান মাইয়া মরদ বেগুনর ফরিজা দিনর এলম জার দিলত নাই দিনর এলম জার দিলত নাই তার দিল বিলকুল খালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগি জার মালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি ও আল্লাহ তুই জায়া নগরিস আলেমর মেহনত ও আল্লাহ তুই জায়া নগরিস আলেমর মেহনত হর আলেমর দিলত বরি দে জিহাদর মোহাব্বত হর আলেমর দিলত বরি দে জিহাদর মোহাব্বত আরে আল্লাহ কবুল গরো আরে আল্লাহ কবুল গরো তুই তো বড় আলী আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি আলেম ফাজিল আল্লাহর নবীর ফুল বাগি জার মালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি আল্লাহ দিয়ে তারার দিলত দিনর এলম ডালি।